পরম করুণাময় ও অসীম দাতা আল্লাহর নামে শুরু। হা মিম। এই কিতাব পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। নভমণ্ডল ও ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু আমি যথাযথভাবেই এবং নির্দিষ্ট সময়ের জন্যই সৃষ্টি করেছি। আর কাফিররা যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। বলুন, তোমরা আল্লাহ ব্যতীত যাদেরকে পূজা করো তাদের বিষয়ে ভেবে দেখেছ কি? দেখাও আমাকে তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, অথবা নভমণ্ডল সৃজনে তাদের কি কোনো অংশ আছে? এর পূর্ববর্তী কোনো কিতাব অথবা পরম্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে? তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। যখন মানুষকে হাসরে একত্র করা হবে তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদত অস্বীকার করবে। যখন তাদেরকে আমার সুস্পষ্ট আয়াতসমূহ পাঠ করে শোনানো হয় তখন সত্য আগমন করার পর কাফিররা বলে, এ তো প্রকাশ্য জাদু। তারা কি বলে যে রসুল একে রচনা করেছে? বলুন, যদি আমি রচনা করে থাকি তবে তোমরা আল্লাহর শাস্তি থেকে আমাকে রক্ষা করার অধিকারী নও। তোমরা এ সম্পর্কে যা আলোচনা করো সে বিষয়ে আল্লাহ সম্যক অবগত। আমার ও তোমাদের মধ্যে তিনি সাক্ষী হিসাবে যথেষ্ট, তিনি ক্ষমাশীল দয়াময়। বলুন, আমি তো কোনো নতুন রসুল নই, আমি জানি না আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহি করা হয়, আমি স্পষ্ট সতর্ককারী বই নই। বলুন, তোমরা ভেবে দেখেছ কি, যদি এটা আল্লাহর পক্ষ থেকে হয় এবং তোমরা একে অমান্য করো এবং বনী ইসরায়েলের একজন সাক্ষী এর পক্ষে সাক্ষ্য দিয়ে এতে বিশ্বাস স্থাপন করে আর তোমরা অহংকার করো, তবে তোমাদের চেয়ে অবিবেচক আর কে হবে? নিশ্চয়ই আল্লাহ অবিবেচকদেরকে পথ দেখান না। আর কাফিররা মুমিনদেরকে বলতে লাগল যে যদি এ দিন ভালো হতো তবে এরা আমাদেরকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারত না। তারা যখন এর মাধ্যমে সুপথ পায়নি তখন শীঘ্রই বলবে, এ তো এক পুরাতন মিথ্যা। এর আগে মুসার কিতাব ছিল পথ প্রদর্শক ও রহমত স্বরূপ, আর এই কিতাব তার সমর্থক আরবি ভাষায়, যাতে জালিমদেরকে সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদেরকে সুসংবাদ দেয়। নিশ্চয় যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ অতঃপর অবিচল থাকে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না, তারাই জান্নাতের অধিকারী, তথায় তারা চিরকাল থাকবে, তারা যে কর্ম করত এটা তারই প্রতিফল। আমি মানুষকে তার পিতা মাতার সাথে সদ্ব্যবহারের আদেশ দিয়েছি। তার জননী তাকে কষ্ট সহকারে গর্ভে ধারণ করেছে এবং কষ্ট সহকারে প্রসব করেছে। তাকে গর্ভে ধারণ করতে ও তার স্তন্য ছাড়তে লেগেছে 30 মাস। অবশেষে সে যখন শক্তি সামর্থ্যের বয়সে ও 40 বছরে পৌঁছেছে তখন বলতে লাগল, হে আমার পালনকর্তা, আমাকে এরূপ ভাগ্য দান করো যাতে আমি তোমার নিয়ামতের শুকর করি যা তুমি দান করেছ আমাকে ও আমার পিতামাতাকে, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎ কাজ করি। আমার সন্তানদেরকে সৎকর্মপরায়ণ করো, আমি তোমার প্রতি তওবা করলাম এবং আমি আজ্ঞাবহদের অন্যতম। আমি এমন লোকদের সুকর্মগুলো কবুল করি এবং মন্দ কর্মগুলো মার্জনা করি। তারা জান্নাতীদের তালিকাভুক্ত সেই সত্য ওয়াদার কারণে যা তাদেরকে দেওয়া হতো। আর যে ব্যক্তি তার পিতামাতাকে বলে, ধিক তোমাদেরকে, তোমরা কি আমাকে খবর দাও যে আমি পুনরুত্থিত হব, অথচ আমার পূর্বে বহু লোক গত হয়ে গেছে। আর পিতামাতা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে, দুর্ভোগ তোমার, তুমি বিশ্বাস স্থাপন করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এটা তো পূর্ববর্তীদের উপকথা বই নয়। তাদের পূর্বে যেসব জিন ও মানুষ গত হয়েছে